নদীগর দয়ার সাগর ও গো দয়াময়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়। পশর চানি পশর আহারে আলো, ও চানি পশর চানি পশর আহারে আলো, কে বেশেছে কে বেশেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়, কে খেলেছে চন্দ্র খেলা চিন কোন চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খিনায়, চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খিনায়, ও কারিগর দয়ার সাগর দয়াময়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়, জানি পশর রাইতে যেন আমার মরণ হয়।